أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখার চেষ্টা করব খলিফা হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের বিভিন্ন ঘটনা এবং সেই ঘটনাগুলো থেকে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে একটি হাদিস আমরা স্মরণ করতে পারি, বিশুদ্ধ হাদিস বুখারি এবং মুসলিম উভয় স্থানে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনী ইসরায়েলের নেতৃত্বে ছিলেন তাদের নবীরা, যখনই কোনো নবী মারা যেতেন তখনই তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কিন্তু আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তবে খলিফারা আসবেন এবং তারা অনেক হবেন। সেই অবস্থায় সাহাবায়ে কেরাম তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই অবস্থায় আপনি আমাদেরকে কী করার আদেশ প্রদান করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা পর্যায়ক্রমে একজনের পর আরেকজনের জন্য বাইয়াত পূর্ণ করবে, আনুগত্যের শপথ প্রদান করবে। সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি নবীদের পরবর্তী এই উম্মার যারা দায়িত্বভার গ্রহণ করে থাকেন তারা হচ্ছেন খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশই আমাদেরকে প্রদান করেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, তবে খলিফারা আসবেন এবং সেই অবস্থায় আমাদের করণীয় হবে খলিফার প্রতি আনুগত্যের শপথ তথা বাইয়াত প্রদান করা। আজকের এই পর্বে বিভিন্ন রকমের টুকরো টুকরো ঘটনা আমরা শুনব। সাধারণত আমরা সবাই কম বেশি এই ধরনের ঘটনাগুলো শুনতে পছন্দ করে থাকি, তবে এই ক্ষেত্রেও আমাদের স্মরণ রাখা উচিত যে শুধুমাত্র বিনোদনের জন্য বা গল্প শোনা এটা আমাদের উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে উপকৃত করা। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত উন্নত আখলাকের অধিকারী একজন ব্যক্তি ছিলেন, এবং সাধারণত আমরা দেখে থাকি যে সমস্ত ব্যক্তিদের মধ্যে উন্নত আখলাক থাকে, তাদের সাহচর্যের মাধ্যমে তার আশেপাশের ব্যক্তিরাও উপকৃত হয়ে থাকেন, তাদের মধ্যেও এই ভালো গুণগুলো সদ্গুণগুলো ছড়িয়ে যায়। এটি মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য যে মানুষ যাদের সঙ্গে মেলামেশা চলাফেরা করে থাকে মানুষ তার নিজের অজান্তেই সেই আশেপাশের মানুষের আচার আচরণের মাধ্যমে প্রভাবিত হতে থাকে, এবং সবচেয়ে বেশি যাদের আচার আচরণের মাধ্যমে আমরা প্রভাবিত হয়ে থাকি তারা হচ্ছে আমাদের সাথী বা যারা বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর স্বভাব ধর্ম ইত্যাদির মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমরা এমনটাও দেখতে পাই যে সমস্ত মানুষদের আচরণ ততটা উন্নত নয়, আখলাকের দিক থেকে তারা অগ্রগামী নন, তাদের সঙ্গে আমাদের লেনদেনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত যে তাদের মন্দ স্বভাব চরিত্রের মাধ্যমে যেন আমরা প্রভাবিত না হই, বরং আমাদের উন্নত ব্যবহার এবং উন্নত আখলাকের মাধ্যমেই যেন তাদেরকে আমরা প্রভাবিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, হাদিসটি এসেছে তাবারানিতে, যেটা আমাদের এই সিরিজে আগেও আমরা উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক মেয়ের কক্ষে প্রবেশ করলেন, যেই মেয়ে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। সেই অবস্থায় তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর মাথা ধুয়ে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মেয়েকে বলেছিলেন, হে আমার মেয়ে, আহসিনি ইলা আবি আবদুল্লাহ, আবু আবদুল্লাহ অর্থাৎ উসমানের যা কুনিয়া সেটাকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তার ব্যাপারে যত্ন নাও, সুন্দর আচরণ করো, তাকে ভালোভাবে যত্ন আত্তি করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাইন্নাহু আশবাহু আসহাবি বি খুলুকা, কারণ আমার সাথীদের মধ্যে আচার আচরণের স্বভাব চরিত্রে যে আমার সবচেয়ে কাছাকাছি সে হচ্ছে উসমান। আমাদের এই সিরিজে দ্বিতীয় পর্বের শেষের দিকে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছুটা আলোচনা করেছিলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, তবে আজকের পর্বে যে বৈশিষ্ট্য বা ঘটনাগুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি সেগুলো হচ্ছে খলিফা হওয়ার পরের ঘটনা। সাধারণত অনেক সময় আমরা দেখি যে একজন ব্যক্তি তিনি যদি ক্ষমতাশালী হয়ে যান তার আগে এবং পরে উভয় ঘটনায় চরিত্রে কিছু পার্থক্য দেখা যায়, কিংবা কোনো একজন ব্যক্তি দরিদ্র ছিলেন এরপর হঠাৎ করে বিত্তশালী হয়েছেন, এই উভয় ঘটনায় আগে পরে কিছু পার্থক্য দেখা যায়। কাজেই উসমান রাদিয়াল্লাহু আনহু তার ক্ষেত্রে কী ছিল তার ব্যক্তিত্ব। খলিফা হওয়ার আগের ঘটনাগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জেনেছি। আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব খলিফা হওয়ার পরে তার ব্যক্তিত্ব কেমন ছিল। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় আমরা শুরুতেই মনে রাখতে পারি, যে একজন ব্যক্তি যার মধ্যে নেতৃত্বের গুণ থাকা প্রয়োজন, কী কী গুণ থাকলে একজন ব্যক্তিকে আমরা আদর্শ নেতা বলে ধরে নিতে পারি। এরকম একটি তালিকা যদি আমরা আমাদের নিজেদের মনের মধ্যে কল্পনা করি, এবং পরবর্তীতে যখন আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণগুলোকে উল্লেখ করব, আমরা দেখতে পাই যে সব ধরনের গুণাবলীই ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। তিনি ছিলেন অত্যন্ত উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী একজন ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আমরা দেখি যে তিনি তার চারিত্রিক কঠোরতা, তার যে মেজাজ, সেটা নিয়েও তিনি সফলভাবে এই উম্মার প্রতি তার অর্পিত দায়িত্ব সেটা পালন করতে সক্ষম হয়েছেন। ঠিক একইভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক কোমলতা এবং সহজ সরল উদার আচরণ, নম্রতা, এগুলো নিয়েও সফলভাবে এই উম্মার প্রতি তার অর্পিত যে দায়িত্ব, অর্থাৎ খিলাফার দায়িত্ব, সেটাকে সুন্দরভাবে পালন করতে সক্ষম হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করেছেন, আরেকদিকে মানুষের হক আদায় করেছেন, এবং মুসলিমদের দিন এবং দুনিয়া উভয়কেই সুরক্ষিত রেখেছেন, খিলাফার বিশুদ্ধতাকে রক্ষা করেছেন, চতুর্দিকে এই উম্মার বিজয় অভিযানকে অব্যাহত রেখেছেন, এবং বিভিন্ন অঞ্চলে যদি কেউ বিশৃঙ্খলা বা বিদ্রোহ সৃষ্টি করত, সেগুলোকেও তিনি সুন্দরভাবে দমন করেছেন। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক কঠোরতা এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক কোমলতা, উভয় বৈশিষ্ট্যের এই বৈপরীত্যপূর্ণ চিত্র দেখার পরেও আমরা দেখতে পাই উভয়েই সফলভাবে এই উম্মার প্রতি তাদের দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে স্বভাবগত মানবিক চারিত্রিক গঠনের যে বৈচিত্র্য, আমরা মানুষ এক এক জায়গায় এক এক পরিবেশে আমাদের জন্ম, বেড়ে ওঠার অভিজ্ঞতা বিভিন্ন রকমের হয়ে থাকে, এবং এই বৈচিত্র্যপূর্ণ আচরণের কারণে আমাদের চারিত্রিক গঠন বিভিন্ন রকমের হয়। অথচ এই বৈচিত্র্যপূর্ণ চারিত্রিক গঠন ইসলামের হুকুম পালনের ক্ষেত্রে কোনো বাধা হয়ে আসে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে আমরা দেখতে পাই যে ইসলামের যে বিচরণ ক্ষেত্র সেটা অত্যন্ত ব্যাপক এবং বিশাল। ইসলাম কোনো সংকীর্ণতার দিকে আমাদেরকে ঠেলে দেয় না, বরং ইসলাম আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের যে প্রশস্ততা, আসমান এবং জমিনের সমান যে প্রশস্ততা, সেই দিকে আমাদেরকে নিয়ে যায়, আমাদের যাত্রাকে সহজ করে দেয়। আখলাক সম্পর্কে একটু আগে আমরা বলেছি যে আসলে অনেক ক্ষেত্রেই উত্তম আখলাক এটা সাহচর্যের মাধ্যমেই আমরা বেশি শিখে থাকি, শুধুমাত্র বই পড়ে কিংবা লেকচার শুনে এটা ততটা শেখা যায় না। কিন্তু এরপরেও আমরা আশা করি যে আজকের পর্বে এই ঘটনাগুলোর মাধ্যমে অন্ততপক্ষে আমাদের মনের জগতে ওসমান ইবনে আফফান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু তার সাহচর্যের কিছু স্বাদ আমরা পাব। প্রথমেই আমরা কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করছি যেগুলো ফুকাহায়ে কেরাম তারা উল্লেখ করেছেন, যে একজন খলিফা যিনি হবেন, যিনি ইমামুল মুসলিমিন বা মুসলিমদের নেতা হবেন, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সংক্ষেপে শুধু পয়েন্টগুলো আমরা উল্লেখ করে যাচ্ছি। পয়েন্টগুলো হচ্ছে, তাকে মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, বুদ্ধিমান হতে হবে, তিনি স্বাধীন হবেন, তিনি ন্যায়পরায়ণ হবেন, কুরাইশি হবেন, পুরুষ, সুস্থ সবল দেহ এবং মনের অধিকারী, মুত্তাকি, বিচক্ষণ হবেন, এবং অবশ্যই তার মধ্যে ইলম থাকতে হবে। এবারে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলোকে পয়েন্ট আকারে উল্লেখ করতে যাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন ফকিহ। তিনি ইলমের দিক থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম শীর্ষ পর্যায়ে ছিলেন, তিনি তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই ফুকাহায়ে কেরাম তারা উল্লেখ করেছেন যে খলিফার মধ্যে যে বৈশিষ্ট্যটি থাকতে হয়, অর্থাৎ তাকে ফকিহ হতে হবে, তাকে ইজতিহাদ করার যোগ্যতা তার মধ্যে থাকতে হয়, দিনের জ্ঞানে গভীরতা তার মধ্যে থাকতে হয়। এই প্রসঙ্গে ফুকাহায়ে কেরাম তারা উল্লেখ করেছেন যে ইমামুল মুসলিমিন যিনি হবেন খলিফা, তাকে অবশ্যই যোগ্য আলেম হতে হবে, তিনি মুসলিমদের বিচারক হওয়ার যোগ্যতা রাখবেন, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে অন্যের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হওয়া ছাড়াই নিজে ইজতিহাদ করে সমস্যার সমাধান তিনি করতে পারবেন, এবং এটি ইমামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত, যে ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই, কারণ ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজসমূহ ইমাম বা খলিফার উপর ন্যস্ত থাকে। সুতরাং ইমাম যদি মুস্তাহিদ আলেম না হন, তাহলে তাকে প্রত্যেকটি কাজের জন্য অন্যান্য মুস্তাহিদ আলেমদের দ্বারস্থ হতে হবে। সেই সময়ে সঠিক ফতোয়া কিংবা মতামত বা পরামর্শ না পেলে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। মুসলিমদের ইমাম তিনি দুনিয়া এবং আখিরাত উভয় বিষয়ের উপরে দায়িত্বশীল, দিন এবং দুনিয়া উভয় বিষয়ের উপর তিনি দায়িত্বশীল। কাজেই একদিকে যেভাবে তাকে দুনিয়ার বিভিন্ন বিষয়গুলো, দুনিয়াবী ইলম সম্পর্কে বিচক্ষণ হতে হয়, ঠিক তেমনিভাবে দিনী জ্ঞানের ক্ষেত্রেও তাকে গভীর পারদর্শিতার অধিকারী হতে হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার খিলাফা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইজতিহাদ করেছেন। সেই প্রসঙ্গে শুধুমাত্র দুইটি ঘটনাই আমরা এখানে সময় সংক্ষেপের কারণে উল্লেখ করছি। যদি আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হই, সেই জন্য আমরা একটি রেফারেন্স উল্লেখ করে দিচ্ছি। ফিকহে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বইটি আমরা সংগ্রহ করে নিতে পারি। এটি বাংলা অনুবাদও অনলাইনে পাওয়া যাচ্ছে এবং বইটি লিখেছেন ডক্টর মুহাম্মদ রওয়াজ কালাজি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদের মধ্যে একটি বিখ্যাত ঘটনা হচ্ছে কুফার গভর্নর ওয়ালিদ বিন উকবা তার উপর হদ কার্যকর করা। তার ব্যাপারে অভিযোগ আসলো যে তিনি মদ পান করেছেন। তদন্তে ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে সত্যতার প্রমাণ পেলেন। পরবর্তীতে তিনি তার উপর শাস্তি কার্যকর করলেন, যদিও বা তিনি একজন গভর্নর কিংবা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মায়ের দিক থেকে তিনি তার সৎ ভাই ছিলেন। ইসলামের শরীয়তে মদ্যপানের যে শাস্তি সেটা তার উপর কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রসঙ্গে দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই ধরনের অপরাধের জন্য 40 বার আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই শাস্তির পরিমাণ 40 থেকে বাড়িয়ে 80 বার আঘাত করার সিদ্ধান্ত নেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তিনি কখনও কখনও 40 প্রয়োগ করেছেন, কখনও কখনও 80 প্রয়োগ করেছেন। যে ব্যক্তি মদ পান করত তাকে শাস্তিস্বরূপ তাকে লাঞ্ছিত এবং অপমানিত করার জন্য লোকেরা তাদেরকে জুতো দিয়ে শাস্তি প্রদান করত, জুতো পেটা করত এবং কাপড়ের প্রান্তদেশ সেটাকে গিট আকারে অনেকটা দড়ির মতো বানিয়ে সেটা দিয়ে তাকে প্রহার করত। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই শাস্তির পরিমাণ 40 থেকে বাড়িয়ে 80 বার আঘাত করার কারণ ছিল যে তিনি দেখলেন কিছু কিছু ব্যক্তি তারা সেই শাস্তিকে সিরিয়াসলি গ্রহণ করছে না এবং তাদের ক্ষেত্রে কঠোরতার প্রয়োজন ছিল। ওয়ালিদ বিন উকবার ক্ষেত্রে যখন অভিযোগ প্রমাণিত হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে আলী, আপনি উঠুন এবং তাকে শাস্তি প্রদান করুন, তাকে প্রহার করুন। আলী উঠে দাঁড়ালেন এবং তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দিলেন যে তুমি তাকে প্রহার করো। হাসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে যারা কর্তৃত্বশীল তারা এটা কার্যকর করুন, অর্থাৎ তিনি এটা কার্যকর করতে চাচ্ছিলেন না। সেই অবস্থায় আবদুল্লাহ ইবনে জাফর তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি শাস্তি কার্যকর করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়ে গণনা করছিলেন এবং গণনা করতে করতে যখন 40 বার আঘাত করা হয়ে গেল, সেই অবস্থায় তিনি বললেন এখন থামো, যথেষ্ট হয়েছে। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বার আঘাত করতেন, আবু বকর সিদ্দিক 40 বার আঘাত করতেন এবং ওমর যখন আঘাত করতেন তিনি তা বাড়িয়ে 80 পর্যন্ত উন্নীত করেছিলেন। আলী বললেন যে সবগুলোই সুন্নাহ এবং এটাই আমার কাছে বেশি প্রিয়, অর্থাৎ 40 বার আঘাত করা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পরিস্থিতি ভেদে, অর্থাৎ যে ব্যক্তির উপর শাস্তি কার্যকর করা হচ্ছে তার অবস্থা ইত্যাদি বিশ্লেষণ করে কখনো কখনো 40 বার কিংবা কখনো কখনো প্রয়োজন ভেদে 80 বার পর্যন্ত আঘাতকে কার্যকর করতেন। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বিখ্যাত ইস্তিহাদ ছিল যে তিনি জুমার দিনে দ্বিতীয় আজানের প্রচলন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই খুলাফায়ে রাশিদিন যারা তাদের আদর্শকে অনুসরণ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মিন বাদি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার পরে যারা খুলাফায়ে রাশিদিন বা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত খুলাফা তাদের সুন্নাতকেও আঁকড়ে ধরবে। জুমার দিনের অতিরিক্ত অর্থাৎ দ্বিতীয় আজানের সূচনার যে ঘটনা সেটা হচ্ছে এরকম, যখন 30 হিজরি সন সেই সময়ে এই অতিরিক্ত আজান প্রচলন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যেত তখন তিনি মিম্বারের উপরে বসতেন এবং মুয়াজ্জিন তিনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে আজান প্রদান করতেন। এভাবে আবু বকর সিদ্দিকের সময়ও চলেছে, ওমর ইবনে খাত্তাবের সময়ও এভাবেই এটা চলে আসছিল, একটি আজান প্রদান করা হতো। কিন্তু যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময় হলো, সেই সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং শহরের সীমানা মদিনা মুনাওয়ারার সীমানাও বিস্তৃত হয়েছিল, কাজেই মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে যে আওয়াজ দেওয়া হতো আজানের সেটা গোটা শহরে পৌঁছানো সম্ভব ছিল না। কাজেই প্রয়োজন ভেদে পরিস্থিতির কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু 30 হিজরি সনে এই জুমার নামাজের জন্য আরেকটি অতিরিক্ত আজানের প্রচলন করলেন এবং সেই সময় থেকেই জুমার নামাজে 2টি আজান এবং 1টি ইকামতের প্রচলন শুরু হয়। পরবর্তী 2 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার আমলের ক্ষেত্রে একটি সুন্দর আমল ছিল অজু করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু নকল করা, অনুসরণ করা। এই প্রসঙ্গে ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একবার অজু করছিলেন এবং খুবই চমৎকারভাবে ধীরে সুস্থে তিনি অজু করছিলেন। এই অবস্থায় তার আশেপাশে কিছু লোকজনও ছিল এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অজু করতে করতে একটি পর্যায়ে হেসে উঠলেন এবং হেসে ওঠার পর তিনি আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানতে চাও কেন আমি হেসে উঠলাম। তারা বললেন, ইয়া আমির আল মুমিনিন, কেন আপনি হেসে উঠলেন? ওসমান তখন ব্যাখ্যা করে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি এই স্থানের কাছেই পানি চেয়ে নিয়েছিলেন অজু করার জন্য, এবং আমি যেভাবে অজু করলাম তিনিও ঠিক সেইভাবেই অজু করছিলেন, এবং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করার সময় হেসে ওঠেন এবং তিনি প্রশ্ন করেছিলেন, আলা তাস আলুনি আম্মা আদহাকানি, তোমরা কি জানতে চাও না যে কেন আমি হেসে উঠলাম? সেই অবস্থায় সাহাবায়ে কেরাম তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? ওসমান বলছেন যে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যখন কোনো একজন বান্দা অজুর পানি চেয়ে নেয় এবং তার মুখমণ্ডল উত্তমভাবে ধৌত করে, তখন আল্লাহ তার মুখের মাধ্যমে অর্জিত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এরপর যখন তার দুই হাত সে ধৌত করে, তখন আল্লাহ দুই হাতের মাধ্যমে অর্জিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এভাবে যখন সে মাথা মাসিয়ে করে এবং তার পা ধৌত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং আরেকটি সহিহ হাদিস এসেছে মুসনাদে আহমদে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অজু করছিলেন এবং অজু শেষ করার পর বললেন যে লোকেরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটি হাদিস বর্ণনা করব। এবং যদি কোরআনে নির্দেশ না থাকতো, অর্থাৎ ইলম গোপন না করা বা এগুলো প্রচার করে দেওয়ার নির্দেশ না থাকতো, তাহলে তোমাদের কাছে আমি এই হাদিসটি বর্ণনা করতাম না। ওসমান বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে এবং সালাত আদায় করবে, পরবর্তী সালাত আদায় করা পর্যন্ত তার মধ্যবর্তী যত গুনাহ আছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অজু করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন সেভাবেই অনুসরণ করতেন এবং অজু করতেন। আরেকটি সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এইভাবে, অর্থাৎ তিনি যেভাবে দেখিয়েছেন সেভাবে অজু করবে এবং এরপর দুই রাকাত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, অর্থাৎ এত আন্তরিকতার সঙ্গে খুশুখুজুর সঙ্গে সেই সালাত আদায় করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তার জন্য তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয় পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি উত্তম গুণ ছিল, তিনি ছিলেন খুবই সহনশীল, তার মধ্যে হিলম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ইন্নাল্লাহ গাফুরুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম বা পরম সহনশীল। যে কারণে আমরা অনেক সময় দেখি যে আমরা মুসলিমরা নাম রাখি আব্দুল হালিম বা আমরা হালিমের গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সহনশীল। এই প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা দেখতে পাই, আল আদাব আল মুফরাদ, সেখানে হাদিসটি এসেছে। আশহাজ আব্দুল কায়েস তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বললেন যে আমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। আশহাজ তিনি বলছেন যে আমি জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, সেই গুণ দুইটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সেই দুটি গুণ হচ্ছে আল হিলম ওয়াল হায়া, সহনশীলতা, হিলম এবং হায়া বা পরিমিতিবোধ, লজ্জা, মডেস্টি ইত্যাদি। আশহাজ তিনি জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে থাকা এই দুটি গুণ এগুলো কি নতুন নাকি অনেক আগে থেকেই আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, বরং এই দুটি গুণ তোমার মধ্যে অনেক আগে থেকেই আছে। আশহাজ বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে এমন দুইটি গুণ দান করেছেন যেই দুইটি গুণ আল্লাহ নিজেও পছন্দ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই সহনশীলতার গুণটি বিশেষভাবে লক্ষণীয়, বিভিন্ন ঘটনায় সেগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে ফুটে ওঠে। বিশেষ করে শেষের সময়ে যখন ফিতনাবাজ ব্যক্তিরা তারা বিভিন্ন অন্যায় দাবি নিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছিল, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা পরবর্তীতে সঠিক বলে প্রমাণিত হয়েছে। তিনি চরম ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং তিনি কখনোই মুসলিমদের মধ্যে প্রথম রক্তপাতের সূচনাকারী এটা হতে চাননি, কারণ তিনি জানতেন যদি তিনি শক্তি প্রয়োগ করেন এবং কঠোরহস্তে তাদেরকে দমন করেন, সেই ক্ষেত্রে দুই পক্ষেই রক্তপাত ঘটবে। এর থেকে তিনি সেখানে ধৈর্য অবলম্বন করেছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। একদিকে এটা যেভাবে সহনশীলতার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে, আরেকদিকে এটা তার সাহসিকতা এবং আত্ম উৎসর্গ করার যে মানসিকতা, সেই গুণগুলো আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে তোলে। চতুর্থ বৈশিষ্ট্য, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খুবই সহজ সরল স্বভাবের, অর্থাৎ জটিলতা মুক্ত তিনি ছিলেন। এই প্রসঙ্গে মুসনাদে আহমদের একটি হাদিস আমরা দেখি, হাদিসটি হাসান, সেখানে উল্লেখ করা হচ্ছে, আদখালাল্লাহুল জান্নাতা রাজুলান কানা সাহলান মুশতারিয়ান ওয়া বাইয়ান ওয়া কাদিয়ান ওয়া মুক্তাদিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করালেন, যেই ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহজ আচরণকারী, কোমল আচরণকারী, এবং ঋণ পরিশোধ কিংবা তাগাদার ক্ষেত্রেও সেই ব্যক্তি কোমল আচরণকারী। এই হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের কারণে সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করালেন। সাধারণত আমরা অনেক সময় দেখে থাকি যে ছোট থেকে বড় যে কোনো বিষয়েই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কোনো পক্ষই কোনো রকমের ছাড় দিতে চায় না। তারা উভয়েই নিশ্চিত করতে চায় যে সবচেয়ে ভালো ডিল বা লেনদেন তারা অর্জন করেছে, দামাদামি করতে চায়, বার্গেন করতে চায়। এবং এই ক্ষেত্রে হাদিস আমাদেরকে বলছে যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোমল আচরণকারী, ঋণ পরিশোধ কিংবা তাগাদা দেওয়ার ক্ষেত্রে তার যেটা প্রাপ্য সেই ক্ষেত্রেও সে কোমল আচরণকারী, এটি একটি ভালো গুণ, এবং এই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। এই প্রসঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটি চমৎকার ঘটনা রয়েছে, সুতরাং এই হাদিসটি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও মিলে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ জমি কিনলেন, অর্থাৎ চুক্তি হয়ে গেল যে এই পরিমাণ অর্থ দিলে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই জমির মালিকানা লাভ করবেন। এরকম একটা অবস্থায় ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিক্রিকারী ব্যক্তিটি সে মালিকানা হস্তান্তর করছে না, অর্থ নিচ্ছে না এবং জমি প্রদান করছে না। বিষয়টি কি সেটা জানার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন, এবং তখন সেই ব্যক্তি বলতে শুরু করলো যে আমি আপনার সঙ্গে চুক্তি করেছিলাম ঠিক, কিন্তু বাকি লোকেরা আমাকে বলছে যে আমি কম দামে বিক্রি করে দিয়েছি এবং আপনি আমাকে সঠিক মূল্য প্রদান করেননি, এই কারণে সবাই আমাকে সমালোচনা করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলে সেই অবস্থাতে তার নিজের দাবির উপরে অটল থাকতে পারতেন এবং সেই ব্যক্তিকে বাধ্য করতে পারতেন নির্ধারিত মূল্যে, যার উপর তারা উভয়ই একমত হয়ে গিয়েছিলেন, সেই মূল্যেই মালিকানা হস্তান্তর করার জন্য। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত উদার মনের একজন ব্যক্তি ছিলেন। তিনি সেই ব্যক্তিকে খুব সহজভাবেই বললেন, আচ্ছা এই বিষয় ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি বেছে নিতে পারো, চাইলে তুমি তোমার জমি ফেরত নিতে পারো, অথবা যে বিষয়ে আমরা একমত হয়েছিলাম, যেই মূল্যে এই ক্রয় বিক্রয়ের চুক্তি হয়েছিল সেই অর্থ তুমি গ্রহণ করতে পারো। এভাবে কত সহজে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়ের দাবি ছেড়ে দিলেন এবং সমাধান করে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই ধরনের উদার এবং উন্নত চরিত্রের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। পরবর্তী 5 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন নম্র স্বভাবের ব্যক্তি ছিলেন। বর্তমানে আমরা যেই ধরনের দূষিত সমাজ ব্যবস্থায় বসবাস করি, যেখানে মন্দকে ভালো আর ভালোকে মন্দ হিসেবে দেখানো হয়, যেখানে জোর যার মুল্লুক তার এরকম একটি নীতি চলছে, যিনি শক্তিশালী তিনি দুর্বলের হক নষ্ট করছে, এরকম একটি সমাজ ব্যবস্থায় অনেক সময় দেখা যায় যে নম্রতা, বিনয় এই ধরনের আচরণগুলো, যেগুলো উত্তম আচরণ, কিন্তু সেগুলোকে লোকেরা দুর্বলতা হিসেবে দেখে থাকে। অথচ আমরা যদি কোরআনের দিকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে নম্র স্বভাবের হওয়া এটা কোনো ব্যক্তির উপরে আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তার রাসূলকে বলছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জন গালিজাল কালবি লানফাদ্দু মিন হাউলিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন যে এটা আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর রহমতের কারণে আপনি নরম স্বভাবের, নম্র স্বভাবের হয়েছেন। হে রাসূল, যদি আপনি কঠোর স্বভাবের হতেন, কঠিন হৃদয়ের ব্যক্তি হতেন, তাহলে আপনার আশেপাশের লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে পড়ত। নম্রতার এই মহৎ গুণটি ওসমান রাদিয়াল্লাহুর মধ্যে খুবই প্রবল ছিল। তিনি তার আশেপাশের মানুষদের প্রতি, মুসলিমদের প্রতি নরম এবং দরদি ছিলেন, এবং কোনো ব্যক্তি যেন কোনো ধরনের দুঃখ কষ্টে না পড়ে সেই বিষয়ে তিনি খোঁজখবর রাখতেন, মানুষদের খোঁজখবর নিতেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, দুর্বলের সাহায্য সহযোগিতা করতেন, মানুষদের প্রয়োজন পূরণ করতেন এবং তাদের হক বুঝিয়ে দিতেন। ষষ্ঠ পয়েন্ট, ওসমান রাদিয়াল্লাহুর মধ্যে ক্ষমাশীলতার উত্তম গুণটি ছিল, এবং এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি একবার ওসমান রাদিয়াল্লাহুকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু এরপরে ওসমান তাকে বিনা প্রতিশোধে ছেড়ে দিয়েছেন, ক্ষমা করেছেন, এবং প্রতিশোধ নেওয়ার সামর্থ্য, সক্ষমতা থাকার পরেও যখন কোনো ব্যক্তি ক্ষমা করে দেয়, সেই ধরনের ক্ষমাই হচ্ছে বিরাট সাহসিকতার কাজ। কারণ একজন দুর্বল ব্যক্তি যার উপরে হয়তোবা কোনো অন্যায় করা হয়েছে, কিন্তু যার কোনো শক্তি বা ক্ষমতাই নেই যে সে প্রতিশোধ নিবে, সেই অবস্থায় ক্ষমা করে দেওয়া কিংবা না করে দেওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। কিন্তু যার পূর্ণ ক্ষমতা রয়েছে, চাইলেই সে প্রতিশোধ নিতে পারে, সেই অবস্থায় যখন কোনো একজন ব্যক্তি ক্ষমা করে দেয়, এটা হচ্ছে একজন মানুষের চারিত্রিক পরিপূর্ণতার একটি দৃষ্টান্ত, একজন কামেল মানুষ হওয়ার দৃষ্টান্ত। কারণ সেই কাজের মাধ্যমে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি তার নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। নিশ্চয়ই যে ব্যক্তি সবর করে, ক্ষমা করে, এটা অত্যন্ত সাহসিকতাপূর্ণ একটি কাজ। ঘটনাটি ছিল এরকম যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ফজরের সালাত পড়তে বের হলেন, এবং সাধারণত তিনি যেই দরজা দিয়ে মসজিদে প্রতিদিন প্রবেশ করেন সেই দিক দিয়েই তিনি প্রবেশ করতে চাচ্ছিলেন। কিন্তু দেখলেন যে ভেতর থেকে আরেকজন ব্যক্তি দরজা আটকিয়ে রেখেছে। ওসমান জানতে চাইলেন যে দেখো তো কে আছে এখানে। লোকজন আসলো এবং দেখলো যে দরজার অন্য পাশে এক ব্যক্তি অপেক্ষমান ছিল, তার হাতে ছুরি অথবা তরবারি ছিল। ওসমান তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে এটা কি? সেই ব্যক্তি বলল, আমি আপনাকে হত্যা করতে চেয়েছি। ওসমান বললেন, সুবহান আল্লাহ, দুর্ভোগ তোমার প্রতি, তুমি কেন আমাকে হত্যা করতে চাও? সেই ব্যক্তি বলল, ইয়েমেনে আপনার একজন কর্মকর্তা আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে। ওসমান বললেন যে তুমি তোমার এই জুলুমের জন্য আমার নিকট অভিযোগ করলে না কেন? এবং সেই অবস্থায় যদি আমি কোনো ন্যায়সঙ্গত বিচার বা সিদ্ধান্ত প্রদান না করতাম, তখন তুমি প্রতিশোধ বা আমাকে হত্যা করার কথা চিন্তা করতে পারতে। কিন্তু এখন যদি আমি তোমার পক্ষে নিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে তোমার হক অধিকার আদায় করে দেই, এরপরেও কি তুমি আমাকে হত্যা করতে চাও? আশেপাশের যে লোকজন ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে খলিফা ওসমান ইবনে আফফান বললেন যে, হে লোকেরা, তোমরা কি মনে করছো, তোমাদের সিদ্ধান্ত কি, অর্থাৎ এই ব্যক্তির প্রতি আমার কি করা উচিত? তারা বললেন, ইয়া আমির আল মুমিনিন, সে আপনার স্পষ্ট শত্রু এবং তার বিরুদ্ধে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। ওসমান তখন বললেন যে এই ব্যক্তি এমন একজন মানুষ যে কিনা একটি মন্দ কাজ বা গুনাহের কথা চিন্তা করেছে, আর আরেক দিকে আল্লাহ আমাকে তার ক্ষতি থেকেও বাঁচিয়ে দিয়েছেন। এবং তখন ওসমান ইবনে আফফান বললেন যে তোমরা এমন এক ব্যক্তিকে আমার জন্য, তোমরা কোনো এক লোককে আমার কাছে এনে হাজির করো যে এই নিরাপত্তা প্রদান করবে যে আমি শাসক থাকাকালীন সময়ে সেই ব্যক্তিটি আর কখনোই মদিনায় প্রবেশ করবে না। তখন লোকেরা সেই ব্যক্তির কওম বা গোত্রে থেকে একজন ব্যক্তিকে নিয়ে এসে হাজির করলো এবং ওই ব্যক্তিটি তখন এই নিরাপত্তা প্রদান করলো যে সে দায়িত্ব নিল এবং সেই ব্যক্তি আর কখনোই মদিনায় আসবে না। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং ক্ষমা করে দিলেন। সপ্তম পয়েন্ট, বিনয়। এবং বিনয়ের যে গুণ সেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার যারা বান্দা অর্থাৎ রহমানের বান্দা তাদের যে গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেখানে এই বিনয় বা নম্রতার গুণটিকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানি লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা এই জমিনের বুকে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং যখন তাদের কাছে কোনো মূর্খ ব্যক্তিরা কথা বলে তখন তারা বলে সালাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তার বান্দা রহমানের বান্দা যারা তাদের জন্য যে গুণগুলো থাকা প্রয়োজন তার মধ্যে বিনয়কে অন্তর্ভুক্ত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই গুণটি ছিল এবং এই প্রসঙ্গে কয়েকটি ঘটনা আমরা দেখতে পাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা তার খিলাফতের শেষের সময়টা তখন তিনি অত্যন্ত বৃদ্ধ একজন ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাজে কর্মে সহযোগিতা করার জন্য তার খাদেমও ছিল। কিন্তু এরপরেও ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাতের বেলায় সালাত আদায় করতেন, রাতের বেলায় তিনি খাদেমদের কাছ থেকে কোনো খেদমত গ্রহণ করতেন না। তিনি খলিফা এবং এত উচ্চ মর্যাদার অধিকারী, আরেকদিকে তিনি বৃদ্ধ ব্যক্তি, এরপরেও রাতের সালাতে অজুর জন্য তিনি নিজেই নিজের পানি নিয়ে আসতেন। এবং লোকেরা তাকে বলল যে আপনি তো চাইলেই আপনার কোনো খাদেমকে এই কাজের জন্য আদেশ করতে পারেন। ওসমান বললেন যে না, রাত তাদের বিশ্রাম নেওয়ার জন্য। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কত বিনয়ী এবং দয়ালু হৃদয়ের একজন ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ভক্তি এবং সম্মান করতেন। এমনভাবে সম্মান করতেন যে তিনি যদি কখনো তাকে দেখতেন, তিনি যদি কখনো বাহনে থাকা অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে দাঁড়িয়ে যেতেন এবং যতক্ষণ আব্বাসকে সেখানে দেখা যেত তিনি ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েই থাকতেন। অষ্টম পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, হায়া এবং পবিত্রতা বা কৌমার্য। ওসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক গুণ বৈশিষ্ট্য আলোচনার প্রসঙ্গে আমাদের দ্বিতীয় পর্বেই এই পয়েন্টে আমরা বেশ কিছু কথা বলেছিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে প্রসিদ্ধ যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই লজ্জাশীলতা বা হায়া। এবং হায়ার অনুবাদের ক্ষেত্রে লজ্জাশীলতা এই শব্দের থেকেও মডেস্টি বা পরিমিত বোধ এই শব্দটি অনেক ক্ষেত্রে বেশি মানানসই হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হায়া সম্পর্কে একটি বর্ণনা রয়েছে হাসান আল বাসরি থেকে। তিনি বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিজের ঘরে একাকী অবস্থাতেও থাকতেন সেই অবস্থাতেও তিনি দেহের জামা খুলতেন না, এমনকি রুদ্ধ দ্বার গোসলখানাতে গোসল করার সময়েও পরিধেয় বস্ত্র খুলে গোসল করতেন না, এমনকি অত্যধিক লজ্জার কারণে তিনি সোজা হয়েও দাঁড়াতেন না। এমনকি জাহিলিয়াতের সময়ের অবস্থা বর্ণনা করেও অর্থাৎ ইসলাম গ্রহণের আগের ঘটনা বর্ণনা করেও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন, আল্লাহর কসম আমি কখনো গান বাজনায় অংশগ্রহণ করিনি কিংবা মিথ্যা বলিনি, ডান হাত দ্বারা আল্লাহ রাসুলের হাতে হাত রেখে বাইয়াত করার পর কখনোই সেই হাত দ্বারা আমি আমার লজ্জাস্থান স্পর্শ করিনি, আমি কখনোই মদ পান করিনি, না জাহিলিয়াতে না ইসলামের পরে। আমি কখনোই ব্যভিচারে লিপ্ত হইনি, না জাহিলিয়াতে না ইসলামের পরে। এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 34 বছর বয়সে যখন তিনি ইসলাম কবুল করেন, তার আরও বেশ কিছু সময় পর তিনি প্রথম বিবাহ করেছিলেন। এবং আরবের সেই সমাজে অন্যান্যদের জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা আরও আগেই বিয়ে করতেন। এবং এই দেরির ক্ষেত্রেও অনেক ওলামায়ে কেরাম তারা উল্লেখ করেছেন যে ওসমান কোনো মেয়ের প্রতি প্রস্তাব পাঠাতেও লজ্জাবোধ করছিলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়েদেরকেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন। 9 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর উদারতা, মহানুভবতা এবং দানশীলতা। এই প্রসঙ্গে বহু ঘটনা আগেও বর্ণনা করা হয়েছে এবং সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর মধ্যে রয়েছে তাবুকের ঘটনা, রুমাকূপ, সেটাকে ক্রয় করে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া, মসজিদে নববীর সম্প্রসারণের জন্য অর্থ ব্যয় করা, আবু বকর সিদ্দিকের সময়ে যখন সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সম্পূর্ণ কাফেলাতে যা কিছু ছিল সব কিছু মুসলিমদের জন্য সাদাকা করে দেওয়া। এগুলো হচ্ছে তার উদারতা, দানশীলতা এবং মহানুভবতার কিছু উদাহরণ। আজকের পর্বে এখানে আরও 2টি উদাহরণকে আমরা যুক্ত করতে যাচ্ছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রতি জুমুয়াতে ইসলাম গ্রহণের পর থেকে তার মৃত্যু পর্যন্ত তার নিয়মিত আমল ছিল এটা যে প্রত্যেক জুমার দিনে তিনি একজন গোলামকে আজাদ করে দিতেন। এবং ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে এভাবে প্রায় আনুমানিক 2400 জন গোলামকে তিনি আজাদ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা উদারতার আরেকটি উদাহরণ হচ্ছে এটা যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি 5000 দিরহাম ধার নিয়েছিলেন। যখন সময় আসলো তখন তালহা এসে ওসমানকে বললেন যে আপনার অর্থ প্রস্তুত, আপনি এখন সেটাকে নিয়ে নিতে পারেন। ওসমান তখন বললেন যে তোমার প্রতি এটা আমার উপহার তোমার বীরত্বের কারণে, তুমি এই অর্থ তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার হিসেবে রেখে দাও। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একদিকে মুসলিমদের সামষ্টিক বিষয় জিহাদ থেকে শুরু করে মুসলিমদের পানির কষ্ট দূর করা, মসজিদে নববীর সম্প্রসারণ করা, আরেকদিকে একেবারে ব্যক্তিগত বিষয় পর্যন্ত। যেমন এখানে তালহা রাদিয়াল্লাহুর কাছ থেকে যে অর্থ তার পাওনা ছিল সেটাকেও তিনি উপহার হিসেবে রেখে দিতে বলছেন। এগুলো হচ্ছে তার চারিত্রিক মহানুভবতা, উদারতা এবং দানশীলতার অল্প কিছু উদাহরণ। 10 পয়েন্টে আমরা যাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহুর সাহসিকতা। সাহসিকতা কিংবা একজন ব্যক্তি সাহসী এই বিষয়টিকে অনেক সময় আমরা শুধুমাত্র একটি দিক থেকেই বুঝে থাকি, এবং সেটা কি, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তির দৈহিকভাবে শক্তিশালী হওয়া। কিন্তু সাহসিকতা এটি হচ্ছে এমন একটি বিষয়, এটা শুধুমাত্র দৈহিকভাবে শক্তিশালী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনেক বেশি মানসিক শক্তির সঙ্গেও জড়িত। সাহসিকতা এই বিষয়টিকে যদি আমরা বিশ্লেষণ করি, এই গুণটিকে এভাবে বলা যায়, এটা হচ্ছে নিজেকে কুরবান করা, নিজেকে উৎসর্গ করার শক্তি। সুতরাং এটা অনেকভাবেই অন্তরের সঙ্গে সংযুক্ত। শাইখ ইবনে নুহাস রহিমাউল্লাহ তার কিতাব আল মাশারি আল আশওয়াক সেখানে একটি অধ্যায়কে রেখেছেন, যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভয় এবং সাহসিকতা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে তিনি উল্লেখ করেছেন, বিশুদ্ধ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এই দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা এবং দুঃখবোধ থেকে, উদাসীনতা এবং অলসতা থেকে, এবং কাপুরুষতা এবং কৃপণতা থেকে। এই হাদিসটিকে সামনে রেখে শাইখ ইবনে নুহাস তিনি ব্যাখ্যা করে বলেছেন যে যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোর কাছ থেকে আশ্রয় চেয়েছেন, তিনি আশ্রয় চেয়েছেন দুশ্চিন্তা এবং দুঃখবোধ, হাম এবং হাজান থেকে। অর্থাৎ একটি হচ্ছে অতীতের বিষয়ের জন্য সেগুলোকে স্মরণ করে দুঃখ অনুভব করা, আরেকটি হচ্ছে ভবিষ্যতে যেগুলো এখনও ঘটেনি বা সামনে ঘটতে পারে সেই বিষয়ের কারণে আশঙ্কা, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা অনুভব করা। এবং এর ফলাফল হিসেবে কোনো একজন ব্যক্তির মধ্যে যেগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে হতাশা, বিষণ্ণতা ইত্যাদি নেতিবাচক বিষয়গুলো। একজন মুসলিম কখনোই সে বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে না, এটা হোক অতীতের কোনো ঘটনার কারণে কিংবা ভবিষ্যতের অনাগত বিষয়ের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে এই দোয়াতে একত্রিত করেছেন। এরপর আরও বলেছেন, ওয়াল আজিজি ওয়াল কাসাল, উদাসীনতা, অকর্মণ্যতা এবং অলসতাকে। উদাসীনতা এটি হচ্ছে মানসিক একটি বৈকল্য, অকর্মণ্যতা এবং অলসতা হচ্ছে দেহের অকর্মণ্যতা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করেছেন কৃপণতা এবং কাপুরুষতাকে। কৃপণতা এবং কাপুরুষতা এই দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একজন ব্যক্তি নিজের পক্ষ থেকে কিছু দিতে চায় না, বরং নিজের মধ্যে ধরে রাখতে চায়। এটা হতে পারে তার নিজের জীবন কিংবা হতে পারে তার সম্পদ। যখন তার সম্পদগুলোকে সে খরচ করতে চায় না, ধরে রাখতে চায়, সম্পদ খরচ করার ব্যাপারে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করার ব্যাপারে সংকীর্ণতা অনুভব করা, এটাও এক ধরনের কাপুরুষতা। এবং দৈহিকভাবে নিজের জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রেও সংকীর্ণতা অনুভব করা, এটি হচ্ছে আরেক ধরনের কাপুরুষতা। অপরদিকে যেই ব্যক্তি সাহসী, সে কখনোই কোনো কিছু দিতে দ্বিধাবোধ করে না, এটা হতে পারে তার জীবন কিংবা তার সম্পদ। কাজেই একজন সাহসী ব্যক্তির মধ্যে যে গুণগুলো থাকে, সে দানশীল হয়, সে উদার হয়, মহানুভব হয়, ক্ষমাশীল হয়, এবং এই ভালো গুণগুলোর কারণে তার মধ্যে হতাশা কিংবা দুঃখবোধ কার্যকর থাকে না, বরং তার মন থাকে প্রফুল্ল, খুশি, সন্তুষ্ট এবং চিন্তামুক্ত। সুতরাং এই বিষয়গুলোকে বোঝার পর যখন আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে আমরা দেখি, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যথার্থ সাহসী একজন ব্যক্তি ছিলেন। কখনোই তিনি দারিদ্রের ভয় করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্পত্তি দিয়েছেন সেগুলো অকাতরে তিনি মুসলিমদের জন্য খরচ করেছেন। প্রথমত আমরা দেখি যে সমস্ত যুদ্ধ এবং জিহাদেই ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছেন, এবং বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণেই তিনি বিরত ছিলেন। কিন্তু এরপর আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যে গনিমত সেটা ওসমানকেও দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম ওসমানকে যারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যেই একজন বলে মনে করতেন। হুদাইবিয়ার সময়ের ঘটনা, যখন ওমর ইবনে খাত্তাবের মতো একজন ব্যক্তি, তিনি ভীত ছিলেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। ওমর বলছিলেন যে আমার গোত্র একটি ছোট গোত্র, কুরাইশদের বিপরীতে তারা হয়তো আমাকে নিরাপত্তা দিতে পারবে না। এবং হুদাইবিয়ার সময়ের যে পরিস্থিতি ছিল সেখানে খুবই আশঙ্কা ছিল যে এই ব্যক্তিকে দূত হিসেবে পাঠানো হবে, না জানি কুরাইশরা তাকে হত্যাই করে ফেলে। সেই রকম একটি অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে। এবং পরবর্তীতে আমরা দেখি যে এক সময় সত্যিই এই গুজব রটে গিয়েছিল যে হয়তো বা কুরাইশরা ওসমানকে হত্যা করে ফেলেছে। কাজেই সেরকম একটি অবস্থায়, সেইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আল্লাহ রাসূলের বার্তা নিয়ে কুরাইশদের সঙ্গে আলোচনা করার জন্য যাওয়া, যখন কিনা মুসলিম এবং কুরাইশ উভয়ের মধ্যেই কোনো চুক্তি ছিল না, যুদ্ধ পরিস্থিতি ছিল, পরবর্তীতে শেষ পর্যন্ত যদিও হুদাইবিয়াতে একটি চুক্তি হয়েছে কিন্তু দূত হিসেবে যাওয়া ছিল তার আগের ঘটনা, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছেন। ফিতনায় সময়কার ঘটনা এটি তৃতীয় উদাহরণ হতে পারে, যে সেই সময়ে যখন তিনি অবরুদ্ধ হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে তিনি তাদের অন্যায় দাবির মুখে আত্মসমর্পণ না করে এবং খিলাফার বিষয়গুলোকে তাদের দাবির মুখে ছেড়ে না দিয়ে একদিকে যেভাবে খিলাফা পদ্ধতির বিশুদ্ধতাকে রক্ষা করেছেন, আরেকদিকে তার সাহসিকতার বিষয়টি আমাদের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। কারণ যে ব্যক্তি কাপুরুষ, নিজের জীবনের জন্য যে ভীত আতঙ্কিত, সে কখনো সেরকম একটি কঠিন পরিস্থিতিতে সত্য দাবির উপর দৃঢ় থাকতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা তার সাহসিকতার বড় পরিচয়। এবং সাহসিকতার আরেকটি পয়েন্ট আমরা বলেছিলাম যে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করা, উদারতা, দানশীলতা। ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় জিহাদে অকাতরে সম্পত্তি দান করেছেন, এবং তার বহু উদাহরণ আমরা আগের আলোচনাগুলোতে উল্লেখ করেছি। তাবুকের যুদ্ধ হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। 11 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, এবং সেটি হচ্ছে চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক ধী শক্তি। এই গুণটিকে সহজ ভাষায় এভাবে আমরা বলতে পারি যে যখন কোনো একজন ব্যক্তি বুঝতে পারে যে কোনটি সঠিক এবং কোনটি বাতিল, সেই ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করলে সে বুঝে যে তার বিরুদ্ধে কিছু বাধা আসতে পারে, কিন্তু এরপরেও সত্যকে সত্য হিসেবে গ্রহণ করা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে বর্জন করা, এর জন্য অবশ্যই কিছু মানসিক শক্তির প্রয়োজন রয়েছে। ওসমান রাদিয়াল্লাহুর মধ্যে সেই গুণটি ছিল। তিনি সত্য গ্রহণ করার ক্ষেত্রে মানুষের ভয়, সমালোচনার ভয় কিংবা কোনো ধরনের পিয়ার প্রেশার, এগুলোকে ভয় করতেন না। আবু বকর সিদ্দিক তিনি ওসমান রাদিয়াল্লাহুর এই চারিত্রিক গুণটি সম্পর্কে জানতেন, এবং যখন তিনি ওসমানের সামনে সেই শুরুর সময়ে প্রথমবার ইসলাম পেশ করলেন, তখন এটাকে উল্লেখ করেই তাকে ইসলামের দিকে আসার জন্য আহ্বান করেছিলেন। আবু বকর বলছিলেন, ওহে ওসমান, তোমার কি হলো, অথবা ওসমান, তোমার জন্য দুর্ভোগ, কারণ তুমি তো একজন ধী শক্তি সম্পন্ন ব্যক্তি, তোমার মধ্যে চারিত্রিক দৃঢ়তা রয়েছে, তুমি বুঝতে পারছো সত্য কোনটি এবং মিথ্যা কোনটি, এই যে মূর্তিগুলো কিভাবে লোকেরা তাদেরকে পূজা করতে পারে, উপাসনা করতে পারে। আবু বকর বলেছেন যে ওসমান, তোমার মতো ধী শক্তি সম্পন্ন ব্যক্তি অবশ্যই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে, এই যে মূর্তিগুলো সেগুলো কি ক্ষমতা রাখে। এবং সেই ঘটনায় পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিলম্ব না করে সেখানেই ইসলাম কবুল করে নিয়েছিলেন। এখানে আরেকটি ছোট ঘটনা আমরা উল্লেখ করতে পারি। একটি আলোচনায় একজন আলেম, তিনি তার একটি প্রশ্নোত্তর সেশনে একজন ব্যক্তি যখন প্রশ্ন করেছিল তখন তাকে এভাবে জবাব দিয়েছিলেন যে তুমি যদি সত্যিকার সাহসী হয়ে থাকো, সত্যিকার পুরুষ হয়ে থাকো, তাহলে সত্য যখন বুঝলে তখন সত্য এখানেই তুমি কবুল করে নাও। সেই ব্যক্তি একজন নাস্তিক ছিল এবং কিছু প্রশ্ন করেছিল, এবং যিনি জবাব দিয়েছিলেন তিনি তাকে এভাবে বলেছিলেন যে তোমার মধ্যে যদি মানসিক শক্তি থাকে তাহলে সত্য বুঝে নেওয়ার পর ইনস্ট্যান্ট সেটাকে কবুল করে নাও। ওসমান রাদি আল্লাহু আনহুর মধ্যে এইরকম উত্তম গুণ ছিল। 12 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য এবং সবর। ওসমান রাদি আল্লাহু আনহু তিনি একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তার মধ্যে সবরের সদ্গুণ এটি পরিপূর্ণভাবে ছিল। এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি উক্তি আমরা এখানে উল্লেখ করছি। তিনি বলছেন যে ওসমান রাদি আল্লাহু আনহু সব রকমভাবে সেই ফিতনার সময় রক্তপাত থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা তার সম্মান ধূলিসাৎ করার চেষ্টা করেছে এবং ওসমানকে তরবারি দিয়ে হত্যার পরিকল্পনা করছিল। তিনি জানতেন যে এই লোকেরা তাকে হত্যা করতে চায়, হত্যার উদ্দেশ্যে বাড়ি ঘেরাও করেছে এবং মুসলিমরাও সেই সময় ওসমানের সাহায্যে এগিয়ে আসতে চাচ্ছিল এবং ওসমানকে অনুরোধ করছিল যে আপনি অনুমতি দিন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করি। অথচ ওসমান তাদের বিরুদ্ধে লড়াই থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এবং যখন তাকে বলা হলো যে আপনি মক্কায় চলে যান, হারাম শরীফে চলে যান, ওসমান বললেন আমি এমন ব্যক্তি হতে চাই না যার কারণে হারামের পবিত্রতা নষ্ট করার একটি সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ ওসমান যদি সেখানে যান এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিরা যদি তাকে অনুসরণ করে হারাম শরীফেও পৌঁছে যায়, সেখানকার পবিত্রতা তিনি নষ্ট করতে চাচ্ছেন না। ওসমানকে বলা হলো আপনি শামে চলে যান, ওসমান বললেন আমি যেই ভূমিতে হিজরত করে এসেছি সেই ভূমি আমি ত্যাগ করতে চাই না। অর্থাৎ তিনি মদিনা ছাড়তে চাচ্ছেন না। ওসমানকে বলা হলো তাহলে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, লড়াই করুন। ওসমান বললেন এই উম্মতে আমি এমন ব্যক্তি হতে চাই না যার মাধ্যমে মুসলিমদের মধ্যে রক্তপাতের সূচনা হবে। এভাবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে অসাধারণ সবরের পরিচয় দিয়েছেন সেটা ছিল মুসলিমদের দৃষ্টিতে তার চরিত্রের অসাধারণ একটি দিক। 13 নম্বর পয়েন্ট আমরা উল্লেখ করছি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ন্যায় বিচারের বোধ এটা সবসময় জাগ্রত ছিল। যিনি খলিফা হবেন তার মধ্যে এই বৈশিষ্ট্যটি বিশেষভাবে থাকা জরুরি, আদলের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তির প্রতি আমাদের ভালোবাসা এমন বেশি হওয়া উচিত নয় যে ভালোবাসার কারণে তার মন্দ কাজগুলোকে আমরা বৈধতা দিয়ে দিব, আবার কোনো ব্যক্তির প্রতি ঘৃণার পরিমাণও এত বেশি হওয়া উচিত নয় যে ঘৃণার কারণে তার সৎগুণগুলোকে, ভালো কাজগুলোকে আমরা অস্বীকার করতে শুরু করব। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা হচ্ছে এরকম। উবাইদুল্লাহ ইবনে আদি তিনি বর্ণনা করে বলছেন যে অবরোধের দিনগুলোতে যখন অবরুদ্ধ ছিলেন সেই অবস্থায় উবাইদুল্লাহ আসলেন তার কাছে এবং এসে বললেন আপনি তো আমাদের ইমাম এবং নেতা, আপনার উপর যে বিপদ এসেছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, আর এখন যেই ব্যক্তি মসজিদে নববীতে সালাতের ইমামতি করছে সে হচ্ছে আব্দুর রহমান ইবনে উদাইস এবং সে হচ্ছে একজন বিদ্রোহী ব্যক্তি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি। সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তির পেছনে সালাত আদায় করতে আমি রাজি নই। ওসমান তখন তাকে পরামর্শ দিয়ে বললেন সালাত মুসলিমদের সর্বোৎকৃষ্ট ইবাদত, লোকেরা যদি ভালো কিছু করে সেই কাজে তুমি তাদের সঙ্গে অংশগ্রহণ করো, আর যদি তারা মন্দ কিছু করে তখন তাদেরকে এড়িয়ে চলো। সুবহানাল্লাহ, সেই রকম একটি পরিস্থিতিতেও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অবরুদ্ধ এবং তিনি উবাইদুল্লাহ ইবনে আদি তাকে পরামর্শ দিয়ে বলছেন যদিও সেই লোকেরা বিদ্রোহ সৃষ্টিকারী ব্যক্তি কিন্তু এখন যে কাজ তারা করছে সেটা হচ্ছে তারা সালাত আদায় করছে, কাজেই তুমি তাদের পেছনে সালাত আদায় করো, ভালো কাজে তুমি তাদের সঙ্গে অংশগ্রহণ করো, ন্যায় বিচার বোধ। 14 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইবাদত বন্দিগিতে অগ্রগামী একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন আবেদ ব্যক্তি ছিলেন এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে আমরা দেখতে পাই বর্ণনা এসেছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হজ করতে যেতেন হজের মৌসুমে হাজরে আসওয়াদ সেই কালো পাথরের সামনে দাঁড়িয়ে তিনি এক রাকাতে, দীর্ঘ রাকাতে সম্পূর্ণ কোরআনকে তিলাওয়াত করতেন এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআনের এই আয়াতটি সম্পর্কে বলতেন যে এই আয়াতে যে সমস্ত ব্যক্তিদের গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তার বাস্তব নমুনা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান সেই সমস্ত ব্যক্তিদের একজন। এবং সেই আয়াতটি কি ছিল আমরা তিলাওয়াত শুনি। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ الله سبحانه وتعالى ايه ايه بقوله যে ব্যক্তি রাতের বেলায় সিজদার মাধ্যমে তার রবের সামনে দাঁড়িয়ে কাটিয়ে দেয় এবং দাঁড়িয়ে ইবাদত করে এবং আখিরাতের ভয় তার মধ্যে থাকে, আশঙ্কা রাখে এবং একই সঙ্গে তার রবের রহমতের প্রত্যাশা করে, সেই ব্যক্তি কি ওই রকম ব্যক্তির সমান হতে পারে যে এই কাজগুলো করে না? আরেকটি আয়াত, এই আয়াতটি সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেন যে এই আয়াতের বাস্তব নমুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই আয়াতটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন وضرب الله مثلا الرجلين احدهما ابكم لا يقدر على شيء وهو كل على مولاه اينما يوجهه لا ياتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে সেই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান হতে পারে যেই ব্যক্তি ন্যায় বিচারের আদেশ করে এবং নিজেও সরল পথে কায়েম থাকে? ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রচুর পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন, এই কাজে সময় কাটাতেন। প্রতি জুমার রাতে, শুক্রবার রাতে তিনি কোরআন পড়া শুরু করতেন এবং পরবর্তী বৃহস্পতিবার রাতে তিনি কোরআনের এক খতম শেষ করতেন, অর্থাৎ প্রতি সপ্তাহে তিনি সম্পূর্ণ কোরআন পড়ে শেষ করতেন। তিনি সারা বছরই অধিকাংশ দিনে রোজা রেখে কাটিয়ে দিতেন এবং রাতের শুরুর ভাগে প্রথম অংশে ঘুমিয়ে বিশ্রাম নিতেন এবং বাকি অংশ রাতে তিনি কিয়াম করতেন, সালাত আদায় করে ইবাদতে কাটিয়ে দিতেন। 15 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহর ভয়ের যে গুণ, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এবং নিজের নফসকে দমন করে রাখা, নিজের নফসের হিসাব নিজের কাছে নেওয়া, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, এই গুণগুলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে খুবই চমৎকারভাবে ছিল। আল্লাহর ভয় সম্পর্কে ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটি খুতবা হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে ওসমান খুতবা দিলেন, তিনি বললেন, হে লোকেরা, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করা একটি বিরাট গনিমত স্বরূপ, একটি বিরাট ধনভাণ্ডার স্বরূপ। মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজে নিজের কাজে কর্মের হিসাব নেয় এবং মৃত্যুর পরে যার আসবে তার জন্য প্রস্তুতি নেয়, সংগ্রাম করে। মানুষের মধ্যে বুদ্ধিমান সে যে অন্ধকার কবরের জন্য নূর সংগ্রহ করে, বাতি সংগ্রহ করে আল্লাহর নূর থেকে, অর্থাৎ কোরআন থেকে। ওসমান বলছেন, সবার মধ্যে এই ভয় থাকা উচিত যে হাসুরের ময়দানে না জানি আল্লাহ আমাকে অন্ধ করে উঠান, অথচ দুনিয়াতে তো আমার চোখ ছিল। সূরা তোহার সেই আয়াতটি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। যে সেই ব্যক্তি বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো এর আগে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার চোখ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জবাব দিয়ে বলবেন যে এভাবেই। قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জবাব দিয়ে বলবেন যে এভাবেই, এর কারণ হচ্ছে তোমার কাছে আমার আয়াত নিদর্শনগুলো এসেছিল কিন্তু তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, কাজেই আজ আমি তোমাকে ভুলে যাব। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথাকে তার খুতবায় উল্লেখ করে বলতেন যে হাসরের ময়দানে যেন তোমরা কেউ অন্ধ হয়ে ওঠো না, অথচ দুনিয়াতে তোমাদের চোখ আছে। ওসমান বলতেন যে বিচক্ষণ ব্যক্তির জন্য অল্প কথাই যথেষ্ট, কিন্তু যে ব্যক্তি বোধ শক্তিহীন তার কাছে এই উপদেশগুলোকে মনে হতে থাকে যেন বহু দূর থেকে তাকে ডাকা হচ্ছে আর সে কিছুই শুনতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। ওসমান বলছেন, তোমরা ভালো মতো বুঝে নাও, যার সঙ্গে আল্লাহ রয়েছেন সে কোনো কিছুকেই ভয় করে না, আর আল্লাহ যার বিরুদ্ধে দাঁড়িয়ে যান তার জন্য কোনো আশা থাকে না। ওসমানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিসটিকে উল্লেখ করতেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে হাসরের ময়দানে এমনভাবে ফয়সলা করা হবে, এমনভাবে মীমাংসা করা হবে যে এমনকি দুইটি ছাগলের শিঙের যে গুতাগুতি সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করে দেবেন, মিটমাট করে দেবেন। অর্থাৎ শিংবিহীন ছাগলের পক্ষ নিয়ে শিংওয়ালা ছাগলের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশোধ আদায় করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলতেন যে আমার অবস্থান যদি জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি হয় এবং আমার যদি জানা না থাকে যে আমার গন্তব্য কোনটি হবে, কোথায় আমাকে নেওয়া হবে, তাহলে আমি চাইতাম যে সেটা জানার আগেই যেন আমি ছাই হয়ে যাই, ভস্ম হয়ে যাই, আমার কোনো অস্তিত্বই না থাকে। অর্থাৎ সেই অবস্থাটি কত কঠিন হবে যখন একজন ব্যক্তির সামনে সেই রকম সংকটময় একটি পরিস্থিতি আসবে যে হয়তো জাহান্নাম অথবা জান্নাত তার মাঝামাঝি যে কোনো একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হবে। সেই অবস্থার যে আতঙ্ক ভয়, সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার থেকে ওসমান বলছেন যে এর থেকে যদি আমাকে অপশন দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো, আমি যদি নাই থাকতাম, আমার অস্তিত্বই নাই থাকতো, আমি যদি ছাই হয়ে যেতাম সেটাই আমি বেছে নিতাম, সেটাই আমার জন্য উত্তম হতো। এই কথা ওসমান বলছেন যিনি এত উত্তম আমলের অধিকারী, তাহলে তার বিপরীতে আমাদের অবস্থা কী হওয়া উচিত? আখিরাতের কথা স্মরণ হলেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার সমস্ত দেহ শিউরে উঠত এবং স্বতঃস্ফূর্তভাবে তার গাল বেয়ে অশ্রুর ধারা নেমে আসত। মৃত্যুর পরে তাকে হিসাব নেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো হবে, এই ভয়ে তিনি আঁতকে উঠতেন। ওসমান রাইতলানহুর আজাদকৃত দাস তিনি বর্ণনা করে বলছেন যে ওসমান রাইতলানহু যখন কোনো কবরের পাশে যেতেন, তিনি দাঁড়িয়ে যেতেন এবং এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। লোকেরা প্রশ্ন করতো যে জান্নাত জাহান্নামের আলোচনা হয় তখন তো আপনি এভাবে আবেগে ভেঙে পড়েন না, অথচ কবর দেখে আপনি এত বেশি পরিমাণে কান্নায় ভেঙে পড়েন কেন? ওসমান বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখিরাতের ঘাঁটিগুলোর মধ্যে কবর হচ্ছে প্রথম। এখান থেকে কেউ মুক্তি পেলে পরবর্তী মানজিনগুলো তার জন্য মুক্তি পাওয়া সহজ হবে, আর এখান থেকে মুক্তি না পেলে সামনে যাই আসবে সেগুলো আরও অনেক কঠিন হয়ে যাবে। ওসমান বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন কবরের দৃশ্যের থেকে অধিক ভয়ঙ্কর আমি আর কিছুই দেখিনি। ওসমান বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন, তিনি কবরের পাশে কিছু সময় অবস্থান করতেন এবং বলতেন যে এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো, যেন সে দৃঢ় থাকতে পারে তার জন্য দোয়া করো, কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আশ্চর্য একা যাবে একা সঙ্গে কেউ যাবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, যোগার কিছু করছ বন্ধু তারি মাঝে বিসাইতে, যোগার কিছু করছ বন্ধু তারি মাঝে বিসাইতে, মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আশ্চর্য একা যাবে একা সঙ্গে কেউ যাবে না। সুতরাং এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ বলতে যা বোঝায় তার অর্থ নিজের ভেতরে ধারণ করার কিছু দৃষ্টান্ত। ওসমান রাদিয়াল্লাহু তিনি এটাকে খুব ভালোভাবে বুঝেছিলেন এবং এই সত্য কত কঠিন সেটাকে বুঝেই তার জীবন সেভাবে কাটিয়েছেন। আমাদের জন্যও এই বুঝটি অত্যন্ত জরুরি, যেন আমাদের অন্তর জেগে ওঠে এবং আমলের দিকে আমরা অগ্রগামী হতে পারি। 16 নম্বর পয়েন্ট, ওসমান রাদিয়াল্লাহুর চারিত্রিক গুণগুলোর মধ্যে একটি বিশেষ গুণ ছিল, তিনি একজন জাহিদ ব্যক্তি ছিলেন, দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু এবং ওমর রাদিয়াল্লাহু তাদের একটি ঘটনা, তারা উভয়ে দাওয়াত পেয়েছিলেন জনৈক ব্যক্তির বাড়িতে এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনাও হচ্ছিলেন, কিন্তু এমন সময় ওসমান বললেন ওমরকে যে আমরা তো দাওয়াত খেতে যাচ্ছি কিন্তু সেখানে আমার যেতে ইচ্ছা করছে না। ওমর জানতে চাইলেন কেন, ওসমান বললেন যে আমার ভয় হচ্ছে তারা যে আয়োজন করেছে সেটা আয়োজন করেছে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে। সুতরাং উদারতা বা দাওয়াতের ক্ষেত্রে যে মেহমানদারি সেটাকে ওসমান রাদিয়াল্লাহু তিনি এভাবেই বুঝেছিলেন। উদারতা মানে লোক দেখানো নয়, অনেক রকমের বিশাল আয়োজন করে মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানো এর নাম উদারতা নয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করা সেটাই হচ্ছে উদারতা। কাজেই এই ঘটনা থেকে আমাদের কাজের উদ্দেশ্যগুলো সম্পর্কে, নিয়ত সম্পর্কে আমাদের সতর্কতা প্রয়োজন, সাবধানতা প্রয়োজন। আরেকটি ঘটনায় ইমাম আহমদ বিন হাম্বেলের বিখ্যাত কিতাব কিতাবুজ জুহুদ, সেখানে আমরা দেখতে পাই আল হামাদানি তিনি বলছেন যে খলিফা ওসমান রাদিয়াল্লাহুকে দেখা গেল তিনি তার গোলামকে সহ একই বাহনের উপর বসে আছেন, তার গোলামকে পেছনে বসিয়ে তিনি গাধার উপরে আরোহণ করেছেন। তিনি আরও বর্ণনা করে বলেছেন যে আমি একদিন দেখলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা থাকা অবস্থায় মসজিদে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন এবং আশেপাশে কোনো লোক লস্কর ছিল না। এত সাধারণ ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা এবং জীবনযাত্রা। আরেকটি বর্ণনা এসেছে যে ওসমান রাদিয়াল্লাহু যখন তিনি লোকেদেরকে দাওয়াত করতেন, দাওয়াতের ক্ষেত্রে তিনি ভালো খাবারের আয়োজন করতেন, উন্নত খাবার হাদিয়া প্রদান করতেন, অথচ তিনি নিজে যখন খাবার গ্রহণ করতেন তিনি ঘরে গিয়ে সাধারণ খাবার সিরকা বা ভিনেগার এবং জৈতুনের তেল দিয়ে খাবার গ্রহণ করতেন। ওলামায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহুর জুহুদ সম্পর্কে আশ্চর্য হয়ে মন্তব্য করেছেন যে কোনো একজন সাধারণ ব্যক্তি চাইলে সে আত্মসংযমী হতে পারে, জাহিদ ব্যক্তি হতে পারে, কিন্তু যখন একজন ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তির মালিক হন, যখন তার কাছে সমস্ত বিলাস বৈভবের উপায় উপকরণ তার হাতের মুঠোয় থাকে, এরকম একজন ব্যক্তি যখন জুহুদ অবলম্বন করেন তখন এটা সত্যিই বিস্ময়কর। এবং এই ঘটনার মাধ্যমে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা চাইলে শিক্ষা গ্রহণ করতে পারে, কারণ ধন দৌলত এগুলো মানুষকে আকৃষ্ট করে দুনিয়ার আরাম আয়েস বিলাসিতা ভোগ সম্ভোগের দিকে। কিন্তু সেই অবস্থাতেও নিজেকে সংবরণ রাখা এবং দুনিয়াতে যা আছে তার থেকে আল্লাহর কাছে যা রয়েছে সেইগুলোর দিকে, সেইগুলো পাওয়ার জন্য সাধনা করে যাওয়া, এগুলো সত্যিই আশ্চর্যজনক কিছু গুণ এবং বৈশিষ্ট্য। ওসমান রাদিয়াল্লাহুর মধ্যে এরকম গুণ এবং বৈশিষ্ট্যগুলো জারি ছিল। তিনি ইমানের শক্তির মাধ্যমে তার কামনা বাসনা তার নফসকে দমন করতে সক্ষম হয়েছিলেন। কাজেই একজন ধনী ব্যক্তি হওয়ার পরেও, ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও কিভাবে জুহুদ অবলম্বন করা যায়, সেই ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আমাদের জন্য এক অসাধারণ আদর্শ। 17 নম্বর পয়েন্টে আমরা আরেকটি গুণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কৃতজ্ঞতাবোধ। ওসমান রাদিয়াল্লাহু তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন এবং সেটা তার কথায় চিন্তায় কাজে নানাভাবে প্রকাশিত হয়েছে। তিনি একবার কিছু ব্যক্তিকে, যাদেরকে তাদের আচরণ তিনি সন্দেহজনক মনে করছিলেন, কাজেই তাদের অবস্থা পরিদর্শন করার জন্য, তাদেরকে ধরার জন্য কিছু ব্যক্তিকে পাঠালেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই ওই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। ওসমান এই অবস্থার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে এই কারণে আল্লাহর জন্য প্রশংসা যে আমার কাছে কোনো মুসলিমের দোষ উন্মুক্ত হয়নি, কোনো মুসলিম আমার কাছে অপমানিত হয়নি। এবং এখানেই সীমাবদ্ধ নয়, ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য একজন গোলামকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের মুসলিম ভাই বোনদের দোষ ত্রুটি গোপন রাখা, এই যে গুণটি, এটি আমাদের মধ্য থেকে অনেকটাই হারিয়ে গিয়েছে। কিছু কিছু দোষ বা ত্রুটি রয়েছে যেগুলো মুসলিম জাতির সমষ্টিগত বিষয়ের সঙ্গে জড়িত, যেগুলোকে গোপন রাখলে সামগ্রিকভাবে মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেই রকম দোষ এবং ত্রুটিগুলোকে প্রকাশ করে দেওয়া জরুরি, সেগুলো সওয়াবের কাজ এবং ওয়াজিব। কিন্তু ব্যক্তিগত বিষয়ে আমার কাছে কোনো একজন মুসলিম ভাইয়ের কোনো একটি ভুল ত্রুটি প্রকাশিত হয়ে গেল, সেগুলোকে প্রকাশ করে দেওয়া উচিত নয়, বরং গোপন রাখা উচিত। ওসমান রাদিয়াল্লাহুর গুণাবলী আলোচনার শেষের দিকে 3টি পয়েন্ট অবশিষ্ট রয়েছে। 18 নম্বর পয়েন্ট হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তিনি লোকেদের বিষয়াদি খোঁজখবর নিতেন, তাদের কোনো প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলো। 19 এবং 20 হচ্ছে যেগুলো নেতৃত্বের গুণাবলীর সঙ্গে বিশেষভাবে জড়িত, অধীনস্থ ব্যক্তিদেরকে তাদের যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানা এবং যোগ্য ব্যক্তিকে উপযুক্ত কাজে নিয়োগ করা। 20 নম্বর পয়েন্ট হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে উপযুক্ত কাজে নিয়োগ করার মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে উপকৃত হওয়া, জ্ঞানী ব্যক্তিদের, দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা। এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর মধ্যে ছিল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বর্ণনা করে বলছেন যে মুসা ইবনে তালহা তিনি বলছেন যে আমি ওসমান রাদিয়াল্লাহুকে দেখলাম মিম্বরে বসা অবস্থায় তিনি লোকেদের খোঁজখবর নিচ্ছেন, তাদের কাজকর্ম, বাজারে বিভিন্ন পণ্যদ্রব্যের দরদাম এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছেন। ইবনে সাদ তিনি বর্ণনা করেছেন তাবাকাতে, তিনি বলছেন যে জুমার দিনে ওসমান রাদিয়াল্লাহু তিনি ঘর থেকে বের হলেন, তিনি মিম্বরে বসতেন এবং মুয়াজ্জিন আজান দিতেন। এরপর তিনি লোকেদের সঙ্গে কথা বলতেন, তাদের সফর সম্পর্কে খোঁজখবর নিতেন, কারা সফর থেকে ফিরল, কারা অসুস্থ, এই খোঁজখবরগুলো নিতেন। লোকেদের ব্যাপারে তিনি খুবই সতর্ক থাকতেন, যারা দরিদ্র ছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, প্রয়োজন অনুসারে দরিদ্রদের মধ্যে বাইতুল মাল থেকে বিশেষ ভাতার ব্যবস্থা তিনি করেছিলেন। উরওয়া ইবনে জুবায়ের তিনি বলছেন যে ওসমানের শাসনামল আমি দেখেছি এমন কোনো মুসলিম ছিল না যে কিনা বাইতুল মাল থেকে কোনো সম্পদের অধিকারী হতো না, অর্থাৎ প্রত্যেকেই বাইতুল মাল থেকে কোনো না কোনো সম্পদের অধিকার পেত, এগুলোর মাধ্যমে উপকৃত হতো। পয়েন্ট আকারে ওসমান রাদিয়াল্লাহুর চারিত্রিক গুণ বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করার পর শেষের দিকে আমরা কিছু উক্তিকে উল্লেখ করতে যাচ্ছি, যেগুলো ওসমান রাদিয়াল্লাহুর বিখ্যাত উক্তি এবং কথার মাধ্যমেও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে। একজন ব্যক্তির ব্যক্তিত্ব, তার ভেতরকার মানসিকতা, এগুলো সম্পর্কে জানা যায়। ওসমান রাদিয়াল্লাহু যিনি একজন কোরআনের খাদেম ছিলেন, কোরআন সংকলন করেছেন, কোরআনকে জমা করেছেন, এই প্রসঙ্গে সামনে একটি পৃথক পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহুর সম্পর্ক ছিল খুবই গভীর, তিনি প্রচুর পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন এবং কোরআন সম্পর্কে তার একটি উক্তি হচ্ছে এরকম, তিনি বলেছেন যে আমাদের অন্তর যদি বিশুদ্ধ হয় তাহলে আল্লাহর কালাম আমাদের কাছে কখনো একঘেয়ে মনে হবে না, অর্থাৎ অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, অন্তর ভরে গেছে এরকম মনে হবে না, সবসময় মনে হবে যে আরও আমি তিলাওয়াত করি, আরও পড়ি, অন্তর আরও চাইতে থাকবে, আল্লাহর কালামের প্রতি আকৃষ্ট থাকবে। ওসমান রাদিয়াল্লাহু আরেকটি বিখ্যাত উক্তি তিনি বলেছেন যে কোনো ব্যক্তি তার অন্তরে কোনো বিষয়কে লুকিয়ে রাখতে পারে না, কারণ আল্লাহ কোনো না কোনোভাবে সেগুলোকে প্রকাশ করে দেন, হতে পারে তার চেহারার অভিব্যক্তির মাধ্যমে কিংবা তার কথার মাধ্যমে। অর্থাৎ একজন ব্যক্তির অজান্তেই তার মনে লুকিয়ে রাখা বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেন। ওসমান রাদিয়াল্লাহু তিনি দুনিয়া বিমুখ ছিলেন, জাহিদ ছিলেন এবং দুনিয়া সম্পর্কে তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে এটা যে দুনিয়া কি নিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি পেরেশান হই, দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হই, তাহলে আমাদের অন্তর অন্ধকার হয়ে যাবে, অন্তরে অন্ধকার সৃষ্টি হবে। আর যদি আখিরাত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আখিরাত নিয়ে আমরা পেরেশান হই, তাহলে আখিরাতের ভাবনা আমাদের অন্তরের মধ্যে নূর সৃষ্টি করবে, আলো সৃষ্টি করবে। আরেকটি বিখ্যাত উক্তি ওসমান বলেছেন যে তোমার শত্রুদের জন্য এটাই যথেষ্ট যে তোমার আনন্দের সময় সে কষ্ট পাবে। ফিতনার সময়ে সেই ফিতনাবাজ ব্যক্তিদের সম্পর্কে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তি ছিল, তিনি বলেছেন যে আমি আমার নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং অন্য লোকেরা আমার ব্যাপারে যে ভুল করেছে সেটাও আমি ক্ষমা করে দিয়েছি। এবং কোনো বিষয়ে বেশি অভিযোগ করা, সেই বিষয়গুলো সম্পর্কে ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেছেন যে চাইলে যে কোনো বিষয়কেই ছোট করে খাটো করে দেখানো যায়, প্রত্যেকটি ভালো বিষয়, প্রত্যেকটি নিয়ামতকেই চাইলে সেখানেও কিছু খুঁত বা ত্রুটি বের করা যায়। ওসমান বলছেন আর যার কারণে এই দিন এবং দিনের নিয়ামতগুলোকে খাটো করে দেখা হয় সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে অভিযোগ প্রবণ হয়ে যাওয়া এবং দোষ চর্চা করা, ত্রুটি চর্চা করা, গীবত শিকায়ত করা। যারা এই কাজগুলো করে তারাই এই দিনকে ছোট করে এবং নিয়ামতগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তিনি বলছেন তুমি যা দেখতে পছন্দ করো তা তোমাকে তারা দেখাবে, কিন্তু তুমি যা অপছন্দ করো সেগুলো তারা লুকিয়ে রাখবে, এবং এই ধরনের স্বভাবের যে ব্যক্তিরা তারা হচ্ছে উট পাখির মতো দুষ্ট স্বভাবের। ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বিখ্যাত উক্তি, তিনি বলেছেন যে মেয়েদেরকে বিয়ে করবে তার পিতা এবং ভাইয়ের যোগ্যতা দেখে, মেয়েদেরকে বিয়ে করবে তার পিতা এবং ভাইয়ের যোগ্যতা দেখে। এই প্রসঙ্গে একটি ঘটনাও রয়েছে, ঘটনাটি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সঙ্গে সম্পর্কযুক্ত। যখন উত্তর আফ্রিকা থেকে বিজয়ের সংবাদ আসলো এবং যেখানে আবদুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা অসাধারণ বীরত্বের পরিচয় দেখিয়েছিলেন, যে প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় অভিযানে আলোচনা করব, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন এবং দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে তুমি অভিজ্ঞতা বর্ণনা করো সেই যুদ্ধের। আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি বক্তব্য শেষ করলেন, তখন ওসমান তার প্রশংসা করে তাকে বললেন যে তোমরা মেয়েদেরকে বিয়ে করবে তার পিতা এবং ভাইয়ের যোগ্যতা দেখে। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর এবং তার নানা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যেভাবে সাহসী এবং নির্ভীক সুবক্তা একজন ব্যক্তি ছিলেন, সেই বৈশিষ্ট্যগুলোর প্রভাব আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তার মধ্যেও পড়েছিল, যে কারণে ওসমান বলছেন যে পিতা এবং ভাইয়ের যোগ্যতা দেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করবে। আরেকটি উক্তি ওসমান বলেছেন কোনো ব্যক্তি যে ভালো কাজই করুক না কেন আল্লাহ কোনো না কোনোভাবে সেটা তাকে দেখিয়ে দেবেন, সেটা তার মধ্যে প্রতিফলিত করবেন। ওসমান রাদিয়াল্লাহু তিনি বলেছেন একজন ইমানদার ব্যক্তির মধ্যে সবসময় পাঁচটি ভয় থাকে, পাঁচটি ভয় সবসময় তার মধ্যে জাগ্রত থাকে। সেই ভয়গুলো কি? ওসমান বলছেন প্রথম ভয়, সবসময় একজন ইমানদার ব্যক্তি আশঙ্কায় থাকে যে না জানি তার ইমানকে ছিনিয়ে নেওয়া হয়। দুই নম্বর, সে আশঙ্কায় থাকে যে ফেরেস্তারা এমন কিছু লিখবে যেটা কিয়ামত দিবসে তার জন্য অনেক ভারী হয়ে যাবে, যেটা কিয়ামতের দিনে তাকে প্রকাশ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তিন নম্বর, একজন ইমানদার ব্যক্তি ভয়ে থাকে যে শয়তান না জানি একজন ইমানদার ব্যক্তির ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। চার নম্বর, ইমানদার ব্যক্তি ভয়ে থাকে যে মৃত্যুর ফেরেস্তা না জানি কোনো আগাম বার্তা সতর্কতা ছাড়াই আকস্মিকভাবে চলে আসে। এবং পাঁচ নম্বর, ইমানদার ব্যক্তি ভয়ে থাকে যে এই দুনিয়া তাকে আখিরাত থেকে প্রতারিত এবং বঞ্চিত করবে। ওসমান বলেছেন যে চারটি বিষয়ের মাধ্যমে আমি ইবাদতের মজা পেয়েছি। এক নম্বর, আল্লাহ যা ফরজ করেছেন সেগুলোকে আমল করে। দুই নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থেকে। তিন নম্বর, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজে অপরকে উৎসাহ দিয়ে। এবং চার নম্বর, আল্লাহ শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে মানুষকে বিরত করে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের পর্বের উল্লেখ করা কিছু বিষয়। এবং আমরা এই শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে এই ভালো গুণগুলোকে বিকশিত করার সক্ষমতা প্রদান করেন এবং আমাদের চরিত্রকে এই উত্তম ব্যক্তিদের চরিত্রের মতো সুশোভিত করেন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।